كرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار، يحلون فيها من أساور من ذهب ولؤلؤا، ولباسهم فيها حرير، وهدوا إلى الطيب من القول، وهدوا إلى صراط الحميد. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني فقد أبى، ودخل الجنة، ومن عصاني فقد أبى. رواه البخاري. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ শুধু নয়, প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যুবরণ করবেন, এই ব্যাপারে কোনো মতভেদ কারোর মধ্যে নাই, কোনো দলের মধ্যে নাই, কোনো ধর্মের মধ্যে নাই। যদিও মুসলমানদের একটা দল এই ব্যাপারেও মতভেদ করেছে যে আমাদের রসুল মারা গেছেন কিনা, এবং এদেশের পেশাবরা কেউ মারা যায়নি, এরা সব কবরের তলে গিয়ে মানুষের ক্ষতিও করে উপকারও করতে পারে। যে বিষয়ে কাফেরদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সে বিষয়ে ইমানদারদের মধ্যে ইখতিলাফ আছে, এটা বড় বিস্ময়কর ব্যাপার। যাই হোক, এটা সবাই মেনে নেন যে দুনিয়াতে তারা যেমন করতেন কবরে গিয়া সেটা পারেন না, মরতে হবেই, এটাই নিশ্চিত। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, প্রত্যেক মৃত্যুর মধ্যে কিছু শিক্ষণীয় আছে। মৃত্যুর পরে কিন্তু আর তব করার সুযোগ থাকে না, মৃত্যুর আগ পর্যন্ত হল কর্মজীবন, মৃত্যুর পরবর্তী জীবন হল কর্মফলের জীবন। তাই মৃত্যুর পরে আর ফিরে আসা যায় না এ দুনিয়াতে, এজন্য মৃত্যুর আগেই আমাদেরকে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। যারা দূরদর্শী এবং জ্ঞানী মানুষ, প্রজ্ঞাশীল যারা, তারা কখনো এই দুনিয়া নিয়ে পাগল হন না, তারা আখেরাত নিয়েই বেশি দুশ্চিন্তায় ভোগেন। আর এ কারণেই দিনদার মানুষের কষ্ট বেশি, কারণ তারা বোঝেন বেশি দুনিয়ার এই সুখ সম্ভোগ তাদের কাছে খুবই খারাপ লাগে, আর দুশ্চিন্তায় তারা ভোগেন এ কারণে যে পরিবেশ পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর এ কারণে আল্লাহ রাসূল বলছেন: দেখো, আমি যা জানি, তোমরা যদি তা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। তো তার মতন জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা তো আমাদের নাই, আমরা নগদটা খালি দেখি, কিসে আমি দুনিয়ায় শান্তি পাব, আনন্দ পাব, এটা নিয়েই আমাদের মাথা খারাপ। অথচ এই সব কিছু ফেলে রেখে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কে কিভাবে যাবে আল্লাহই ভালো জানেন। এতে গত পরশুদিন আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে একসঙ্গে 35 জন মৃত্যু হয়, এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখন ঘটেনি। এবং একটি বাড়ির 7 ভাই 7 6 সঙ্গে সঙ্গে নিহত, আর একজন হাসপাতালে হয়তো দেখা যাবে 2-1 মধ্যেই মারা যাবে, রাজশাহী মেডিকেলে আজ। কত মানুষের জীবন একসঙ্গে এভাবে চলে যাচ্ছে, এটা কি 1 মিনিট আগেও ভেবেছিল যে আমি একটু পরেই মৃত্যুবরণ করব? কেউ ভাবেনি। অগ্নিকারে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, বড় বড় নেতারাও মারা যাচ্ছেন, তাদের কর্মীদের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আবার তাদের যারা ইনেতা হয় তাদের শত্রু থাকে, শত্রুরা হাসছে এটা আপদ গেল, বন্ধুরা হাসছে যে আমাদের বড় ক্ষতি হলো। আমরাও যখন কারাগারে গিয়েছিলাম আমাদের এই যাওয়াটাকে খুশি হয়ে একদল মানুষ মিষ্টি বিতরণ করেছিল, আর একদল মানুষ চোখের পানি ফেলেছিল, এটা স্বাভাবিক। কিন্তু আসল মূল্যায়ন কোথায়? এই মূল্যায়ন কেউই করতে পারবে না আল্লাহ ছাড়া। আজ পর্যন্ত আমাদের রসুলকে নিয়েও অবমূল্যায়ন করা হয়, কটূক্তি করা হয়, মুসলমানদের জবান দিয়ে খারাপ কথা বের হয়। ছোট্ট ছোট বাচ্চা ছেলে যারা আল্লাহ রসুলের জীবনে কখনোই পড়েনি তারা পর্যন্ত বাজে কথা বলে। আমরা জেলখানা থাকতে একটা হিসাব পেয়েছিলাম পত্রিকায় আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে, যে সেখানে ছাত্রদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা তো যারা মুসলমান তারা বলো তোমরা তোমাদের নবীর জীবনে পড়েছ কিনা। সে ডাটা এসেছে এই কথা যে তারা ইন্টারমিডিয়েটের আগে 2% ছেলে আল্লাহ নবীর জীবনে পড়েছে, তবে কিছু অংশ, আর ইউনিভার্সিটি ঢোকার পরে আল্লাহ নবীর জীবনে টোটালি পড়েনি, এদের অংশ 0.1, তার মানে ভগ্নাংশ, 1% নয়। ইউনিভার্সিটি গেলে তো সব লাট বাহাদুর হয়ে যায়, চোখ উঁচু হয়ে যায়, তোর চোখ নিচু থাকে না, ফলে ওদের হুঁশ থাকে না আমরা কোথায় আসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটা শান্ত, অনেকটা নিরাপদ নগরীতে অবস্থিত। রাজশাহী মহানগরী সবুজ নগরী, শান্ত নগরী ইত্যাদি নামে অভিহিত। এখানকার রিপোর্ট গত জুমে বলেছিলাম, আপনারা শুনেছিলেন, সেখানকার শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানকার ছাত্রছাত্রী কেন বলবো, আমরা শিক্ষকরাই কখনো আমাদের নবীর জীবনে পড়ি নাই, অতএব আমাদের জবান দিয়ে যদি কিছু খারাপ কথা বের হয় ওই কথার তো কোনো মূল্যায়ন নেই, অথচ বের হয়। আমাদের দেশের মন্ত্রীর মাধ্যমে যেসব বাজে কথা বের হচ্ছে ও তো বলতেও লজ্জা বোধ হয়, কিন্তু তার একদল লোক আছে তার পক্ষে কথা বলেন, আর বিপক্ষে যারা বলেন তারা আছেনই। প্রশ্ন হলো একটাই, মূল্যায়ন কিভাবে পাবে? আমি আরো দূরে চলে যাই, হযরত আলীকে হত্যা করা হলো, যে হত্যা করলে সে মুসলমান, সে নিজেকে মনে করে শ্রেষ্ঠ মুসলমান, এবং নিহত ব্যক্তি আলীকে সে পরিষ্কার মুখের উপরে বলে দিল শাররু খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিকে আমি হত্যা করেছি, আমি সুখী। যিনি মৃত্যুবরণ নিহত হলেন তিনি হলেন দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহ রসুলের জামাই, মুসলমানদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, 4 মহান খলিফার অন্যতম হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহ। আর যে হত্যা করল তার নাম আব্দুর রহমান, সেও নিঃসন্দেহ একজন মুসলমান। হত্যা করার পরে সে এক পা নড়েনি, লোকেরা তাকে ধরে ফেলল, তোমাকে একটু ভিতরে কোন রকম অনুতাপ আসছে না? তুমি খলিফাকে হত্যা করলে, তুমি আল্লাহ রাসূলের জামাইকে হত্যা করলে, বলছে না একটু অনুতাপ নাই, কারণ আমি 1 মাস ধরে সূর্যটা শান দিচ্ছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ এই সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিকে হত্যা করার জন্য আমি আজকে সেটা করেছি, আমি সাকসেসফুল। ফলে যখন তাকে জানাজা করা হলো লোক পাওয়া গেল না ভয়ে, যে ওরা আলীকে মেরেছে, আলীর সমর্থকদেরকে তো মারবে। ইতিহাসে বলছে 10 থেকে 12 জন লোক তার জানাজা অংশগ্রহণ করতে পেরেছিল। এমনকি জানাজা কোথায় দিয়েছে তার জানানো হয়নি, যদি ওরা কবরে গিয়ে ওরা হামলা করে। তাহলে ভালো মানুষ মন্দ মানুষের মানদণ্ড কোথায়, যাচাই করবে কে? প্রত্যেক সাহাবীর নামের সঙ্গে আমরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলি, তাই না? কিন্তু আলীর নামের পরে কি বলি? কাররামাল্লাহু ওয়াজহাহু। এই পার্থক্যটা কেন খবর রাখেন? কারণ তখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এসেছিল তারা আলীর নামের সঙ্গে রাজিয়াল্লাহু আনহু বলতে নিষেধ করেছিল, তাকে গালি দেওয়ার জন্য বলতে রাষ্ট্রীয় ফরমান জারি করা হয়েছিল, কাব্বাহাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে ধুলি মলিন করুন। এই দোয়া করার জন্য মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হয়েছিল। ওই রাজশক্তি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে 132 হিজরিতে যখন বিরোধী গ্রুপ ক্ষমতায় আসল, তখন উমর বিন আব্দুল আজিজ যখন খলিফা হলেন 99 হিজরিতে, তিনি এই ফরমান বাতিল করে দিলেন যে তোমরা আলীর নাম যখন বলবে তখন বলবে কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। বলুন সবাই, কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। আর এই জন্য উমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় উমর বলা হয়, এই জন্য তাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়, যুগ সংস্কারক। আলীর জীবন সামনে রাখেন আর অন্যদের জীবন সামনে রাখেন, দলীয় বিদ্বেষ এবং মানুষের প্রতি অতি ভালোবাসা, এ দুটোই মূল্যায়নের বিরোধী। সঠিক মূল্যায়ন মানুষ করতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত, তার জ্ঞান তার প্রজ্ঞা সঠিক পথে পরিচালিত হয় না, আর সেজন্যই দুনিয়াতে বিচারে তারতম্য হয়। আর এজন্য নিম্নকোটে এক বিচার হয়, জজ কোর্টে এক বিচার হয়, হাইকোর্টে গিয়ে আর এক বিচার হয়, সুপ্রিম কোর্টে গিয়ে আর এক বিচার হয়। এত পাল্টাপাল্টি করার পরেও দেখা যায় আমেরিকার মতো দেশে 30 বছর পরে বেকসুর খালাস, পরশুদিন বের হয়েছে 29 বছর পরে বেকসুর খালাস, আর বাংলাদেশে বোধহয় 100 বছর পরেও কেউ বেকসুর খালাস হবে। এর কারণ কি? যে মূল্যায়ন যারা করেন তারা সঠিক মূল্যায়ন করতে পারেন না। তাহলে কি আমরা বলবো যে আসলে আমরা এইভাবে ঘুরবো ভেগামন্ডের মতো, ভালো মন্দ যাচাই ভাগে কিছুই আমরা করবো না, এইভাবেই চলবে? মানদণ্ড কি? এই মানদণ্ড নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ জানে যে বান্দাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু কম দিয়েছি আমি, যদিও তাদেরকে এলম দিয়েছি কিন্তু এলম খুব কম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলেনি হে আল্লাহ তুমি মহাপবিত্র, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, কোনো জ্ঞান আমাদের নাই, যত জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন। তো আমরা মানুষ, আমরা তো এটুকুই বলতে পারি যে আমাদের কোনো জ্ঞান নাই, যত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত অহংকারী আমরা যে ফেরেশতারা যেটা বলতে বললো আমরা সেটা বলতে পারি না, আমরা মনে করি আমার চেয়ে জ্ঞানী কেউ নাই। আর এই কারণেই অনেক সময় নিরীহ নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত হয়, অনেক সময় দোষী মানুষ পার পেয়ে যায়। এটা দুনিয়ার বিচার, এখানে পূর্ণ বিচার হয় না। আর এই জন্য এমন একটা জগৎ প্রয়োজন যেখানে গেলে জালেম তার যথাযথ শাস্তি পাবে, মজলুম তার পাওনা হক সঠিকভাবে পেয়ে যাবে। সেই জীবনটাই হচ্ছে পরকালীন জীবন, আখেরাতের জীবন। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকারাহ ওহুম মুস্তাকবিরুন। যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটায় হটকারী এবং তারা হয় অহংকারী। আখেরাতের মূল্যায়নটা এলে সঠিক মূল্যায়ন, সেখানে গিয়েই যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে প্রিয় পাত্র হবেন তারাই প্রকৃত সঠিক পথের পরিচালিত বলে গণ্য হবে। আমরা বললো তাহলে মৃত্যুর পরে কি হবে না হবে আমরা জানবো কেমন করে? এটা আমরা জানি না বলেই আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে যদি আমরা পথভ্রষ্ট হই সেখানে কিছুই করার থাকে না। আল্লাহ মহাপ্রাক্রান্ত মহাপ্রশংসিত। ইব্রাহিম তার পিতা আজরের জন্য কি আল্লাহ কাছে ক্ষমা চাননি? ওয়াদা করেছিলেন যে অবশ্যই আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু এসব সবাই আমরা জানি যে কাফের মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষিদ্ধ, কিন্তু ইব্রাহিম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা চাইলেন তার বাপের জন্য। প্রশ্ন হতে পারে কেন তিনি চাইলেন, এটা কি তার জন্য খাস? না, আল্লাহ তো জবাব দিয়েছেন সূরা তওবা 112 নম্বর আয়াতে সুন্দরভাবে, ইল্লা মাউ'আদাতান ওয়া'আদাহা ইয়্যাহু, ইব্রাহিম তার বাপের কাছে ওয়াদা করেছিল বলেই সে ক্ষমাটা চেয়েছিল। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার সামনে স্পষ্ট হয়ে গেল যে বাপ মুটেই ফিরবে না, তখন তিনি বাররাহু, তিনি সেখান থেকে বিরত হলেন যে না। দেখা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম অতি স্নেহের কারণে, পিতার প্রতি অতি সম্মান এবং শ্রদ্ধা বোধের কারণে, এবং সর্বোপরি পিতা না হলে তো পুত্র দুনিয়া আসতো না, তার প্রতি এই দায়িত্ববোধের কারণে তিনি ক্ষমা চেয়েছিলেন। তিনি দেখতে পাচ্ছেন যে পিতা তাকে পুরোপুরি কাফের, এরপরও আশা ছাড়েন নেই যদি কখনো হেদায়ত হয়। ইন্না ইব্রাহিম আল্লাহুন আলিম, নিশ্চয় ইব্রাহিম ছিলেন কোমল হৃদয় এবং অত্যন্ত সহনশীল। কোমল হৃদয়ের মানুষ একটু দুর্বল হয়ে পড়ে দ্রুত, আর এই জন্য ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তাই বলে কি আল্লাহ তো গফুর রহিম, কিন্তু এই দোয়া তো আল্লাহ কবুল করেনি। কিয়ামতের মাঠে ইব্রাহিমকে বলে ইব্রাহিম বাপ কে দেখবে, কই আমি তো আল্লাহ আপনাকে বলেছিলাম আপনাকে আপনি জান্নাতে পাঠাবেন, তাহলে এসো পায়ের দিকে তাকাও, একটা মৃত শুকরের মতো লেথা মাত্রায় দুর্গন্ধযুক্ত একটা মৃত পশুর মতো পায়ের কাছে পড়ে আছে কালো, দেখো এইটা আমার আব্বা। তো হ্যাঁ, এবার ওকে ইব্রাহিমের সামনে তার ঠ্যাং ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামে যাও, তোমাকে এই তোমার শব্দ আমি কবুল করেছি কিন্তু এই দোয়া কবুল করবো না। তো বোঝা গেল মূল্যায়ন করাটা অনেক সময় স্নেহ ভালোবাসা রাগ দ্বেষ বিভিন্ন বিষয়ে প্রভাবিত হয়। অতএব আজকের পত্রপত্রিকায় পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা লেখা হবে, কারণ আজ রাতে একটা ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গেছে। যারা জানেন তারা ভালো করে বুঝতে পারছেন তিনি কে। পুরো মূল্যায়ন না করে আমরা এক কথাই বলে দেব, আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের যারাই মৃত্যুবরণ করেন যেভাবে হোক না কেন, ভালো মন্দ আমরা জানি না, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং পরকালে মুক্তি দান করুন। ব্যাস এই পর্যন্ত আমাদের বলার নির্দেশ আছে হাদিসে, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য সবাই আল্লাহর কাছে ফিরে যাব, ফিরে আমিও যাব, আমার শত্রুও যাবে, আমার বন্ধুও যাবে, তাই না? মূল্যায়ন সেখানে হবে, আমরা নই, আমাদের মতো ক্ষুদ্র মানুষের মূল্যায়ন করার কোনই ক্ষমতা নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে, একেবারেই মন্দ তো খালি ইবলিস। অতএব ভালো মন্দ সব কিছুর সূক্ষ্ম বিচার যিনি করবেন তার উপরেই আমরা সম্পূর্ণরূপে ভরসা করি, এবং তিনি আমাদেরকে যে কথা জানিয়ে দিয়েছেন আগে ভাগেই সেটা আমরা আপনাদের সামনে এখন বলব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ুদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, নিশ্চয়ই আল্লাহ প্রবেশ করাবেন ওই সমস্ত মানুষকে যারা ইমান এনেছিল এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছিল। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ নদীসমূহ প্রবাহিত হয়। শুধু তাই নয়, জান্নাতে তিনি কি করাবেন তাদেরকে? ইউহাল্লাউনা ফিহা, তাদেরকে পরিধান করাবেন সেখানে মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, স্বর্ণ কঙ্কন এবং মণিমুক্তা খচিত পোশাক। কারণ কি? হুদু ইলা তাইয়্যিব মিনাল কওলি ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, তারা দুনিয়াতে পরিচালিত হয়েছিলেন তাইয়্যিব মিনাল কওলি, পবিত্রতম বাক্যের দিকে, সেটা হলো কোরআন। কোরআনের চাইতে পবিত্র বাক্য পৃথিবীতে কোথাও নাই, কারণ কোরআনের প্রতিটি হরফ নোক্তা পর্যন্ত আল্লাহর কালাম, এখানে মানুষের কোন কালাম মিশ্রিত নয়, এজন্য এটাকে তাইয়্যিব মিনাল কওল বলা হয়, পবিত্রতম বাক্য। হুদু ইলা সিরাতিল হামিদ, এবং তারা পরিচালিত হয়েছিল প্রশংসিত পথে, প্রশংসিত পথ হচ্ছে ইসলামের পথ। মানুষের তৈরি কোনো পথ কখনোই সিরাতুল হামিদ নয়, প্রশংসিত পথ নয়। মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি হিজ্জাতিল বিদা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন উম্মতি ইহুদিয়ান কানা আও নাসরানিয়ান ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা বলছেন, বিদায়ের ময়দানে আমি আমার রসুলকে এই কথা বলতে শুনেছি, যার হাতে মোহাম্মদের জীবন তার কসম করে আমি বলছি, আমার এই উম্মতের মধ্যে সে ইহুদি হোক বা নাসারা হোক, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে আমার আগমন বার্তা শুনেছে অথচ আমি জানিয়ে আনিত হয়েছি, প্রেরিত হয়েছি অর্থাৎ ইসলামের উপরে, ইমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামে যাবে। একটা মূল্যায়ন কিন্তু হয়ে গেল, একটা রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট পাওয়া খুব সহজ, করেন হাদিস পড়লে। এখন আপনি নিজের জীবনকে বিচার করুন, অন্যের দ্বারা না, নিজে নিজে নিজেকে বিচার করুন, আপনি কি পুরোপুরি ইসলামের উপরে আছেন? অন্যের দ্বারা কোন সাক্ষী তলাশ করে আদালত করা দরকার নাই, নিজের বিবেককে জিজ্ঞেস করুন এবং নিজের কর্মগুলোকে করেন হাদিসের সঙ্গে মিলিয়ে নিন। যদি বললেন আমি আলেম নই, বাবা তুমি সবই বোঝো, খালি এটা বোঝো না, খুবই সহজ, এখন সব বললে হবে না। বাঙালির সামনে বাঙালি কোরআন আছে, কোরআন হাদিস সব বাংলা হয়ে গেছে, নিতান্ত ব্যাখ্যা বুঝতে অসুবিধা হলে আলেমদের কাছে যাও, আলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন, যারা বুঝে জানে তাদেরকে জিজ্ঞেস করো। যদি বলে আলেমদের মধ্যেও মেলা দল, তাহলে খুঁজে দেখো কারা ফেরকা না, যারা আলেম তাদের কাছে যাও। 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, ওদের ওসে আলেমদের কাছে লাভ নাই। তোমাকেই খুঁজতে হবে কে নাজি ফেরকার আলেম। কোন নাজি ফেরকার আলেম দাবি করবে না যে আমি নাজি, আমার কাছে এসো, যে দাবি করে সে নিঃসন্দেহে নাজি ফেরকার আলেম নয়। তোমাকেই তোমার বিবেক দিয়ে কাজে লাগাইতে হবে, খুঁজে নিতে হবে। এবং যারা সত্যিকার অর্থে দিন দেয়, যারা আল্লাহ, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেছেন, তারা ঠিকই খুঁজে নেয় এবং সেখানেই চলে যায়। যেমন সমস্ত আরব বিশ্ব থেকে লোকেরা কত কষ্ট করে মদিনায় যে ইসলাম কবুল করত, কেন? তারা বুঝতো, হ্যাঁ ইনিই হচ্ছেন সেই মানুষ যার অনুসরণ করলে আমরা পরকালে জান্নাতের ফেরদৌস পেতে পারি। সেজন্য শত নির্যাতনের মুখেও তারা সেখানে থাকত। আজও ঠিক একইভাবে আপনাকে খুঁজে নিতে হবে কারা সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে মানুষকে ডাকছে এবং নিজেরা চলছে। আপনাকে সেখানে যে সমাধান তলাশ করতে হবে, যেখানে সেখানে গিয়ে সারা জীবন ঘুরতে হবে, জীবনে আসে আসল তথ্য পাবেন না, হয়তো তার আগেই ওই নাটোর অ্যাক্সিডেন্টের মতো মরে যেতে হবে। দ্রুত চেষ্টা করবেন মৃত্যুর আগে নিজেকে সংশোধন করার জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, তাহলেই তৈয়িব ইবনে কওল হবে। এটা হলো মূল্যায়নের রাস্তা। যিনি যে দলই করুন না কেন, প্রত্যেকটা নেতাকে মরতে হবে এবং সেখানে কৈফিয়ত দিতে হবে, ছাড়া হবে না কাউকে। নেতাদের দায়িত্ব বেশি, কর্মীদের দায়িত্ব খানিকটা কম, এজন্য ইসলামী আন্দোলনে নেতৃত্ব চেয়ে নেওয়ার বিধান নাই। চাওয়া মানে গুরুদণ্ড, গুরুভার স্কন্ধে নেওয়া। এই বিশাল গুরুর দায়িত্ব নিয়ে কি আমাদের উঠতে হবে, এই চিন্তা যখন মাথায় আসে তখন আর নেতৃত্ব নিয়ে আর কেউ কামড়াকামড়ি করে না। কিন্তু দুর্ভাগ্য, আজকের এখানে নেতৃত্ব পাওয়ার উদ্দেশ্য হয় সে দুনিয়া, আর সেজন্যই মানুষ পাগল হয়ে যায় কিভাবে একটু পথ পেতে পারি। দেখছেন না পত্রপত্রিকা কি হচ্ছে এখন? দ্বিতীয় মূল্যায়ন হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনদারতুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কাফের অবিশ্বাসী মোনাফেক, যারা তাদেরকে তুমি যতই আল্লাহর ভয় দেখো ওরা ফিরবে না। এই একদল লোক আছে, আপনি তাদেরকে চিনতে পারবেন, চেষ্টা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত, না পারলে দুঃখিত হবেন না, কারণ এর সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে হেদায়ত করে থাকেন। ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন্না লিয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে তাকে হেদায়ত করবে, এটা হবে না, এটা আল্লাহ যাকে চান তাকে হেদায়ত করেন। ওহদের যুদ্ধে যখন আল্লাহ রাসূলের দাঁত ভাঙল, তিনি মনে দুঃখে বললেন ওই কম কিভাবে মুক্তি পাবে যে কম তাদের নবীকে, নবীর চেহারাকে রক্তাক্ত করেছে এবং তার মাড়ির দাঁত ভেঙে দিয়েছে। এই কথাটাও আল্লাহর পছন্দ হল না, এটা দুঃখ পেয়েছে তো, দুঃখ প্রকাশ করলে কেন? লাইসালা কেমনাল আমর শাই, এই মোহাম্মদ খবরদার তোমার নিজের কিচ্ছু করার ক্ষমতা নাই, আমি যা করবো সেটাই হবে, তুমি কে? বদদোয়া করেছিলেন কাফেরদের বিরুদ্ধে, আবু সুফিয়ানের বিরুদ্ধে, দেখা গেল যাদের বিরুদ্ধে তিনি বদদোয়া করলেন সেই বিরোধী দলের নেতা, কঠিন নেতা, আবু সুফিয়ান না থাকলে এত যুদ্ধ বোধ হয় ইসলামের বিরুদ্ধে হতো না, সেই নেতাই এই ঘটনার মাত্র 5 বছর পরে মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহ রাসূলের মৃত্যুর মাত্র 2 বছর পরে 13 হিজরিতে আবু বকরের আমলে ইয়ারমুকের যুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন ইতিহাস তার সাক্ষী। তিনি বলছেন সেনাবাহিনী মুসলিমদের লক্ষ্য করে 2,40,000 বিপরীতে মাত্র 40,000, তিনি মুসলমানদের উৎসাহিত করে বক্তৃতা করছেন, তার ছেলেকে দিয়েছেন সেনাপতি, 300 ছেলের অধীনস্থ সৈন্য, যেহেতু অত্যন্ত প্রাজ্ঞ দক্ষ অভিজ্ঞ একজন প্রাক্তন সেনাপতি, তাই তাঁর গুরুত্ব সবার কাছে অত্যন্ত বেশি ছিল। তিনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলছেন হে মুসলমানগণ, তোমাদের সামনে জান্নাত, পিছনে জাহান্নাম অপেক্ষা করছে, যারা জান্নাতে যেতে চাও আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়ো। এটা কি সম্ভব আবু সুফিয়ানের মধ্যে বের হ, ওদিকে আবু জাহালের ছেলে ইকরিমা বলছে কে আছো মৃত্যুর উপরে আমার হাতে বায়াত করবে, মরবে জান্নাতে চলে যাবে, সঙ্গে সঙ্গে 400 লোক তার হাতে বায়াত করলো, বিপুল বিক্রমে যুদ্ধ করতে করতে একসময় মৃত্যুবরণ করলেন। অথচ এই মানুষগুলা বদরের যুদ্ধে ইকরিমা নিজে তার বাবার সঙ্গে লড়াই করেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে। অতএব কে কখন কিভাবে হেদায়ত হবে এই দায়িত্ব মানুষের নয়, আমাদের দায়িত্ব হল সঠিক পথ তালাশ করে বের করা ও সেই পথের উপর দৃঢ় থাকা, এর বাইরে যাতে আমরা না যাই, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান বুদ্ধি সজাগ আছে ততক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যাওয়া কোনো ইমানদার মুসলমানের কাম্য নয়। যুক্তি দিয়ে তর্ক দিয়ে অনেক কিছুই করা যায়, একটা জীবন্ত সত্যকে মিথ্যা প্রমাণিত করা যায়, কিন্তু আল্লাহ পাকের প্রেরিত ওহি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সত্যকে অগ্রাহ্য করা যায় না। সত্য চিরদিন সত্য, পৃথিবীর সবাই তাকে মিথ্যা বলল তা কখনোই মিথ্যা হবে না, এই বিশ্বাস নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। হুদু ইলা তাইয়িব ইবনে কওলে পরিচালিত হয়েছিল কোরআনের পথে, হুদু ইলা সিরাতিল হামিদ পরিচালিত হয়েছে প্রশংসিত পথে, অথচ আমরা দেখছি প্রশংসিত পথ নয় ইসলাম, কারণ আমাদের কোনো নেতাই ইসলাম চায় না, জনগণ অধিকাংশ ইসলাম চায় না, মুখে যদিও যাই বলি আমরা, যেগুলো করলে আমাদের ক্ষতি হয় না ওই বিধানগুলি আমরা মানি, অর্থাৎ সালাত আদায় করলে স্বাস্থ্য খারাপ হয় না অতএব আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করলে পেটটা ভালো হয় ডাক্তার সাহেবরা বলেন অতএব সিয়াম পালন করি, হজ করতে গেলে বেশ দেখাশোনা যায় ভালো, দেখিনি কখনো একটু ঘুরে আসা যায় অতএব হজ পালন করি। এগুলো সরকারে বাধা দেয় না, কেউ দেয় না, কিন্তু যেখানে গেলে আমার দুনিয়াবি ক্ষতি হয় সেখানে আমি ইসলাম মানি না, অর্থাৎ সুদী অর্থনীতি বড় লোভনীয়, 100 টাকা দিলাম 110 টাকা পেলাম, কোন রকম ঝুঁকি নাই, টাকা ওকে দিতেই হবে, না দিলে আমার সরকার বাহাদুর আছে, পুলিশ দিয়ে ধরে নিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে দিয়ে তার বাড়িঘর ক্রক করে আমার টাকাটা ঠিকই সরকার আদায় করে দিবে, এনজিও ঋণ নিলাম সমস্যা নেই, কি আছে পুলিশ তো আছেই, প্রয়োজনে তার ঘরের টিন খুলে আনবো, কিন্তু আমার টাকা ঠিকই থাকবে, ওই লোকটা যে মারা পড়লে শেষ হয়ে গেল তার দিকে আমি একবারও তাকাবো না, ওটা আমার স্বার্থ, আর আমি ক্ষমতায় আছি, আমি কে? আমি সুদখোর, আমি সুদী অর্থনীতির পক্ষের লোক, অতএব কে সুদ বন্ধ করে? হ্যাঁ আমি প্রতি বছর হজ করবো উমরা করবো কোনো সমস্যা নেই, কারণ ঘোরাফেরাও যায়, একটু রিল্যাক্সেশন হয়, একটু দোয়াদোয়া পড়লে এক গাদা নেকি হয়, এক রাকাতে 1 লক্ষ গুণ নেকি হয়, সমস্যা কি? যতটুকু আমার দুনিয়াবি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না ততটুকু আমি ইসলাম মানি, যেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে সেখানে গিয়ে ইসলাম মানি না, মানে না কথা কখনোই মুখ দিয়ে বলি না, কিন্তু অত্যন্ত যুক্তি বুদ্ধি দিয়ে প্রয়োজনে কিছু আলেমকে দিয়ে টাকা পয়সা দিয়ে সুন্দর করে ফতোয়া আমার পক্ষে নিয়ে জায়েজ করে দিতে কোনো সমস্যা নাই। ফলে মুসলমানরা সঠিক পথে আসতে চাইলেও আসতে পারছে না, বহু বাধা, ঘরে বাইরে সর্বত্র বাধা। রাষ্ট্রীয় জীবনে আল্লাহপাক কখনো বলেনি তোমরা আমার আইনকে পায়ের তলে পদদলিত করো আর তোমাদের মনগড়া আইন দিয়ে আমার মানব জাতিকে শাসন করো, এ কথা কোরআনে কোথাও বলা হয়নি। অথচ সেটাই করছি আমরা মুসলমান হয়ে, এটাতে আমাদের মনে একটু ধাক্কা লাগে না, কিছুই মনে হয় না। তাহলে কি হুদুল তৈবুল কওয়াল হলো? কোরআন অনুযায়ী কি আমরা পরিচালিত হলাম? যদি কেউ এটা বলতে যায় তাকে বিভিন্ন অপবাদ দিয়ে জেলখানায় ঢোকানো হয়। কি কারণে যে আমরা জেল খাটলাম আজও আমরা বলতে পারি না, যারা ঢুকিয়েছিলেন তারাও বলতে পারেন না। আমরা বিশ্বাস করেছি এর পিছনে আল্লাহর কোন মঙ্গল ছিল তাই গিয়েছিলাম, আমাদের তখনও দুঃখ লাগেনি এখনো দুঃখ লাগে না। কিন্তু আমাকে জানতে হবে যে আমি জেল খাটলেও মনে আনন্দ পাবো তখন যে আমি এই জন্য কারাগারে এসেছি, আমি মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে আহ্বান জানিয়েছিলাম, মানুষকে কখনো বলি নাই যে যা আছে সেটাই ভালো, অন্যদিকে তুমি তাকিও না, যেটা আছে এটা মন্দ, এটা ভালো এটা মন্দ আমরা বলে দিয়েছি। সহ্য করতে পারেনি একদল মানুষ, সেজন্যই তারা আমাদেরকে ক্রুদ্ধ হয়ে বিদ্বেষবশত জেল খাটিয়েছে। নিঃসন্দেহে এর পিছনে আল্লাহর হুকুম ছিল বলেই সে পেরেছে, নইলে সে পারত না, মিটে গেল ঝামেলা। আল্লাহপাক যদি ইচ্ছা করতেন আলীকে যে হত্যা করতে এসেছিল তার তরবারি ঘুরিয়ে নিতে পারতেন না, তার হাতটা প্যারালাইজ করে দিতে পারতেন না, দেননি তো। অথচ ওই একই হত্যাকারী আমর বিন আসকেও হত্যা করার জন্য গিয়েছিল, তাকে পায়নি। আমির মুয়াবিয়াকেও হত্যা করার জন্য গিয়েছিল, উনি সেদিন ঘরতে বাড়িতে বের হননি, তকদির ছিল বলেই তিনি নিহত হয়েছেন। এর পিছনে শিক্ষণীয় বিষয় নাই? আজাবান লি আমরিল মুমিন, আল্লাহ রাসূল বলছেন মুমিনের জন্য বিস্ময়কর বিষয় হলো এই, যখন সে কষ্টে পতিত হয় তখন সে সবর করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন সে আনন্দে সম্মুখীন হয় তখন সে খুশি হয় আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু দিশেহারা হয় না। অর্থাৎ বিপদে পড়লেও শুকরিয়া আদায় করে, খুশিতে থাকলেও শুকরিয়া আদায় করে, এটি হচ্ছে মুমিনের লক্ষণ। দায়িত্ব একটাই, তুমি চলবে তাইয়িবে মিনাল কওল, কোরআনের পথে তুমি চলবে, ইসলামের পথে তুমি চলবে, হাদিসের পথে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে ইসলাম নাই। মুসলমানদের মধ্যে যত রকম অপকর্ম যত শিরক তাদের মূল ভিত্তি হচ্ছে এই জাল এবং সহিহ হাদিস। এই জাল হাদিস মানুষে বানায়, জয়ীফ হাদিসের মধ্যেও কিছু কিছু মানুষ ইচ্ছা হোক অর্চক বানিয়ে ঢুকিয়ে দেয়, এটা হলো কিছু ঢুকানো বের করা আর ওটাকে সম্পূর্ণ নিজেরা বানানো। আজ এ যুগে যেমন কিছু মানুষ আমাদের রসুলের নামে বদনাম করছে, সে যুগেও কিছু মানুষ আমাদের রসুলকে সামনে কি বলবেন ওটাকে ঢাল বানিয়ে নিজেদের অপকর্ম চালিয়ে যেত, আর সেই জন্য তারা বহু হাদিস তৈরি করেছিল। পরবর্তীকালে ওই সবগুলো ছাটাই বাছাই হয়ে যখন সহি শুদ্ধ সঠিক বিশুদ্ধগুলো সামনে এসে গেছে, এখন তো আর আপনার আমার কিছুই করণীয় নাই, আমাদেরকে অবশ্যই বিশুদ্ধগুলি বের করে নিয়ে চলতে হবে। কিভাবে সমাজ পরিবর্তন করবেন? নিজে নিজে খালি থাকলে হবে? নিষিদ্ধ আছে হাদিসে, নিষেধ আছে কোরআনে, অবশ্যই আপনাকে সমাজ পরিবর্তনের জন্য দিন রাত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সফলকাম হবে শুধুমাত্র ওই মুমিনরা যারা মানুষকে নেকির কাজে হুকুম দেবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারাই হল মুফলিহুন, সফলকাম। সবাই তো মুসলমান, আমরা সবাই তো ভালো মন্দ কথা বলতে বলি, কিন্তু না, মারুফ হল সেটা যেটা নির্ভেজাল তৌহিদ বিশ্বাসের ভিত্তিতে এবং শরীয়তের অনুমোদিত পথে পরিচালিত, সেটি হচ্ছে মারুফ। আপনি এবং আমি যেটাই মারুফ বলবো ওটাই মারুফ নয়। জাতীয় সংসদে বসে একটা সিদ্ধান্ত নিলেন ব্রিটিশরা কোরআন এবং হাদিসের বিরোধী হয়, ওটা কি মারুফ হবে? পাড়াতে বসে আপনি একটা সালিশ করলেন, সালিসটা যদি কোরআন এবং হাদিসের বিরোধী হয় ওটা কি মারুফ হবে? জাতিসংঘের বৈঠকে বসে সিদ্ধান্ত করলেন ব্রিটিশরা আল্লাহ পাকের প্রেরিত কোরআন এবং হাদিসের বিরোধী হয়, ওটা কি মারুফ হবে? কোশ্চিন কারো নয়, পৃথিবী একদিকে চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের ওহির বিরুদ্ধে গেলে তা কখনোই সত্য বলে মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। আর এইখানে গিয়ে যত বিপত্তি, যত সংঘর্ষ, যত বিদ্বেষ এখানে গিয়ে হয়, এরপরও সহি আকিদার লোকদের মধ্যেও অনেক সময় বিভেদ হয়, সেটা হয় নিতান্ত অন্য কারণে, মনের রোগ ষড়রূপী প্রত্যেকের মধ্যেই আছে। এই ষড়রূপু কারোর মধ্যে অনেকে সবসময় দেবে রাখতে পারেন না, এটাকে সঠিক পথে প্রয়োগ করলে অনেক কাজ হয়, আর যখনই একটু বিপত্তি ঘটে যায় তখনই সমাজে সমস্যা ঘটে যায়। আর এ কারণেই দুনিয়াবী স্বার্থ অথবা হিংসা অহংকার বিভিন্ন কারণে সহিয়াকিদ লোকদের মধ্যেও অনেক সময় গোলমাল হতে পারে, কিন্তু সেটা সত্যি অর্থ যায় ফেরকায় না যার অনুসারী হবে তারা এদিকে কখনোই বড় করে দেখেন না। পারস্পরিক ইখতলাফ দ্রুত মিটিয়ে ফেলতে হয় যদি নাকি আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করতে চাই, নইলে শেষ, জিদ এবং অহংকার মানুষকে ধ্বংস করে নিয়ে যায়। আজকের পৃথিবীতে সর্বত্র হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি চলছে, সর্বত্র এই শয়তানি অর্থনীতি চলছে, পুঁজিবাদী অর্থনীতি মানুষকে যেমন শেষ করে দিচ্ছে, ঠিক এই শয়তানি রাজনীতি মানুষকে মানুষকে পরস্পরের শত্রু বানিয়ে ফেলছে। এর বিরুদ্ধে যে বিধান এসেছে কোরআনে এবং হাদিসে সেগুলো অনুসরণ করলে হয়তোবা এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারতাম, তবে সেটা আদৌ এখন সম্ভব নয়। এই জন্য যে অধিকাংশ মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারেন না যে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এই দেশে শাসন ব্যবস্থা কায়েম হবে। একজন লোক যদি কখন হয়ও তা তিনি কিছুই করতে পারবেন না, কারণ করতে গেলেই সঙ্গে সঙ্গে সমস্ত লোক তার বিরুদ্ধে ক্ষেপে যাবে। আলীকে প্রশ্ন করা হচ্ছে, হে আলী আপনার যুগে এত গোলমাল কেন? কই আবু বকর ওমরের সময় তো মানুষ বেশ ভালো ছিল, এখন খালি রাজনৈতিক গোলমাল আপনার সঙ্গে তার মারামারি কাটাকাটি। তাহলে আলী বলছেন, দেখো আবু বকর ওমরের মন্ত্রী ছিলাম আমরা, আমাদের পরামর্শ নিয়ে তারা কাজ করত, আর আমার সময় তোমাদের মতো লোকরা হলে মন্ত্রী, আমি কি করবো একা? কথা বুঝতে পারছেন না? এই ছোট্ট কথার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আলী কি খারাপ মানুষ ছিলেন নাকি? পারেননি, কারণ যাদেরকে নিয়ে তিনি পারবেন তারাই তো নষ্ট। ফলে এখন যদি আপনি কোন একটা ভালো মানুষকে যে বসিয়ে দেন সরকার সর্বোচ্চ পদে, ও বেচারা ওখানে গিয়ে হাই হাই করবে, বাপরে বাপ আমি হুকুম দেবো কার, ও তো উল্টোপাল্টা করবে, সে না করবে না কিন্তু হাও করবে না, অত সহজ নয়। মানুষের আকিদা পরিবর্তন ব্যতীত কোশ্চিন কালে আপনি সঠিকভাবে সমাজ তৈরি করতে পারবেন না। এজন্য আপনার আমার সর্বান্তরিক দায়িত্ব হলো একটাই, যে মানুষের আকিদা কি করে পরিবর্তন করা যায়, মানুষকে কি করে আল্লাহর পথে ফিরিয়ে আনা যায়। যে পথে পরিচালিত হয়েছিলেন নবী রসুলগণ তারা কখনোই এসেই অমনি সঙ্গে সঙ্গে তৎকালীন যুগের রাজনৈতিক নেতাদের ঘাড় মটকানোর হুকুম দেন নাই, তারা এসেই প্রথম কাজটি করেছেন, সবার কাছে তৌহিদের দাওয়াত দিয়েছেন। যখন একটা মানুষ আল্লাহর কাছে মাথা নত করে, সে মানুষকে আর বলতে হয় না যে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন, কিছু বলতে হয় না। এ জাজ্জুল্যমান প্রমাণ মাদানী জীবনে আল্লাহ রসুলের সামনে ঘটেছে। একদল আসলো ইসলাম কবুল করার জন্য, কারা তারা? যারা আল্লাহ রসুলকে মেরেছিলেন কোন সময়? সেই তায়েফে বনু সাকিফ, দুর্দান্ত একটা জাতি, যারা তাকে মারতে মারতে তিন মাইল পর্যন্ত তাড়িয়ে নিয়ে আসছিল, সমস্ত দেহ রক্তাক্ত হয়ে গেছিল, সেই লোকগুলো সবশেষে ইসলাম কবুল করল মদিনায় গিয়ে। তারা গিয়ে শর্ত দিচ্ছে কি জানেন? হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইসলাম কবুল করতে পারি, শর্ত এই, যাকাত দেব না। চিন্তা করতে পারেন? জিহাদ করব না, যাকাত দিলে মাল ক্ষয়, জিহাদ করলে রক্ত ক্ষয়, কোনো রিস্কে যাবো না, সোজা কথা, সালাত আদায় করবো, হজ করবো, সিয়াম করবো, অনেক কোনো সমস্যা নাই, আমরা যেমন সুবিধাবাদী মুসলমান। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি ওতেই বায়াত করো, ওতেই ইসলাম কবুল করো। সাহাবীরা তো খেপে গেছে, সাহাবীরা কিছু সামনে সামনে বলতে পারছে না, বলছে হে আল্লাহ রসুল আপনি কেমনটা করলেন, আমাদের তো আপনি এটা করেন নাই, এদেরকে খাতির করলেন। তাহলে বাবা শান্ত হও, ওরা যখন আল্লাহকে মেনে নিয়েছে, আমাকে রসুল হিসেবে মেনে নিয়েছে, আজ হোক কাল হোক ওরা অবশ্যই জেহাদ করবে, ওরা অবশ্যই জাকাত দিবে। এই যে একটা দারুণ একটা দুর্দর্শিতের মধ্যে আছে না এই ঘটনা। কবের আল্লাহ রসুল মারা যাচ্ছেন 11 হিজরিতে, আর এই ঘটনা ঘটছে 10 হিজরিতে, অর্থাৎ মৃত্যুর মাত্র 1 বছর আগে। এমনকি মৃত্যুর সময় তিনি মা আয়েশার কাছে দুঃখ করে বলে যাচ্ছেন, আয়েশা তোমার কম যদি নতুন মুসলমান না হইতো তাহলে কাবাকার ভেঙে ফেলে দিতাম। কেন বলে কাবাকার যারা এটা বানিয়েছে, এটা আমার পিতা ইব্রাহিমের কাবাকার নয়। ইব্রাহিম যেভাবে কাবাকার করে গেছিলেন, একদিক দিয়ে মানুষ ঢুকবে, একদিক মানুষ বেরোবে, এ তো একেবারে উল্টা। চারিদিকে বন্ধ করে দিয়েছে, দরজা গড়েছে একবার মাথা সমান উঁচা যাতে মানুষ ঢুকতে না পারে, এটা কি কাবাঘর হইল? এটা তো সেই কাবা নয়। আর ইব্রাহিমের কাবা তো আরো বড়, এখন যারা দেখেন ওই বাঁকানো থাকে না, একপাশে হাতিম বলা হয়, এটা তো ইব্রাহিমের কাবার ভিতের অংশ। আমি ওইটা করে সেরকম কাবা করে যাব মনে করছিলাম, কিন্তু লাউলা হাদিস ও কমিক, তোমার কম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি এটা করতাম। কারণ আমি এখন যদি এটা ভেঙে দিই, ওরা বলবে কি এই মোহাম্মদ দাগত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা ইব্রাহিমের বিরোধিতা করলো, অর্থাৎ মোহাম্মদের বিরুদ্ধে লাগাও যুদ্ধ। তো দেখা যাচ্ছে আমার নবীও একাকী করার সাহস করেন নাই যতক্ষণ পর্যন্ত মানুষের আকীদা পরিবর্তন না হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এটা বলার জন্য কিন্তু এই উদাহরণগুলো সামনে নিয়ে আসলাম, রসুলের উদাহরণ এবং আলীর মতন খলিফার উদাহরণ সামনে আনার পরে আর কি কিছু দরকার আছে আপনাদের? অনেকেই বলেন আপনারা কেন ইলেকশন করেন না, কেন হাতে বুলেট নিচ্ছেন না? আরে বাবা, ইলেকশন করে তো অধিকাংশ লোকই তো এখন ইসলাম বিরোধী, মুখে স্বীকার করুক না করুক, অধিকাংশ লোকই শিরকি বেদাতি, বেদাতের পক্ষে আমাকে আইন করতে হবে, তুমি তাই চাও? কশিন কালো তার সম্ভব নয় আমাদের হাত দিয়ে। হচ্ছে দিব্য আনন্দ মেলা, কারা অনুমতি দিচ্ছে? আপনার নিয়র তো ইসলামপন্থী, ভোট তো তাকেই দিলেন, মাশাআল্লাহ, কি লাভটা হইল? আগেও যা ছিল এখনো তাই আছে, মাস আর শেষ হচ্ছে না, সমানে চলছে, প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে জুয়া খেলা চলছে, এদেশে আদালত আছে, প্রশাসন আছে, দল আছে, সবই আছে, কিছুই হচ্ছে না। মুষ্টিমেয় লোকের ইচ্ছার উপরে সবকিছুই চলছে, প্রশাসন নির্বিকার, যারাগুলো করছে যদি আমরা তাদের কাছে আবেদন করি আর কিচ্ছু নয়, যে তোমরাও মরবে আমিও মরবো, মূল্যায়ন আল্লাহর কাছে হবে, সেদিন তুমি কি এইটা করে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে? যদি না পারো তাহলে এখনই সাবধান হও, হে মানুষ অন্যায় করো না। এই কথা বলা ছাড়া আমাদের কিছু বলার আছে? যখন আমি হাতে লাঠি ধরব, 5টা লাঠি বেরিয়ে আসবো আমার এগেনস্টে। হ্যাঁ, যদি বলেন আপনি কি তাহলে ভয় পাচ্ছেন, নিঃসন্দেহে ভয় নয়, ভয় পেলে তো মাশাআল্লাহ, আমার রসুলও ভয় পেতেন, তিনি তো ভয় পান নাই, সাহাবে কেরাম তো ভয় পায় নাই, ভয় পায় মুনাফিকরা, যখন ওহদের যুদ্ধে যাওয়ার পরেই পালিয়েছে 350, হাজারের মধ্যে 350 পালিয়ে থাকে নাকি, তোমার 1/3 পালিয়েছে, ওরা তো ভয় পায়, ইমানদাররা কখনো ভয় পায় না। তবে কি ইমানদাররা দুঃখিত হয় মানুষের বেঈমানি দেখে? তাই সবসময় এই আয়াত দুটো মনে রাখবেন, আল্লাহ পাক তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবেন যারা দুনিয়াতে সত্যিকার অর্থে ইমান আনে এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী সৎকর্ম সম্পাদন করে, নিজের মন গড়া সৎকর্ম নয়। তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কন পরিধান করানো হবে এবং মণিমুক্তা খচিত পোশাক পরিধান করানো হবে, কারণ দুনিয়া থাকতে তারা পরিচালিত হয়েছিল কোরআনের পথে এবং তারা পরিচালিত হয়েছে ইসলামের পথে। ইসলামের পথে পরিচিত না হলে জান্নাত পাওয়া যাবে না, এই দুটি আয়াতের বাস্তব দলিল। হাদিসটা তো একটু আগে শুনলেন, দুনিয়াতে কষ্ট হবে, লাভ কি হবে? যালিকা জাযাউহুম বিমা সাবারু, দুনিয়া যারা কষ্ট করেছিল, সবর করেছিল, আজকে জান্নাত তার পুরস্কার, বাস আর কিছু লাগবে না। সুরা ফুরকান শেষ দিকে পড়ে দেখেন, দুনিয়াতে সবর করলেই তবে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে আরাম করলে জান্নাত পাওয়া হিসাব মতো পাওয়া যাবে না বলেই ভালো। সবর তো আপনার করতেই হবে, কষ্ট করতেই হবে, নইলে অত সহজে পাবেন না। যতটুকু আল্লাহকে আপনি আরাম দেন অতটুকুই পাবেন। আপনারা বলবেন তো দাউদ সুলাইমান তো বিশ্বের সবচেয়ে বড় রাজা ছিলেন, তারা কি কষ্ট করেন নাই? আল্লাহ রাসূল বলছেন শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে দাউদের সিয়াম, তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন ইফতার করতেন, সারা বছর এর কষ্ট নয়। বলা হচ্ছে শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে হালাল খাদ্য, তোমার নবী দাউদ পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও নিজের লৌহ কার ছিলেন, কর্মকার ছিলেন, নিজের লোহা পিটিয়ে পিটিয়ে দা বটিয়ে বানিয়েছিলেন, নিজের এবং নিজের সন্তানদের খাদ্যের সংস্থান করতেন, কষ্ট তিনি করেননি। অতএব এত সহজে বলা ঠিক নয়, প্রত্যেক ইমানদারই কষ্ট করে, সামনে সব পেলেও তারা নেয় না। আমার রসুলের সামনে একদিন আটটা স্বর্ণমুদ্রা এসেছে, তার বাড়িতে খাওয়া নাই, মগরেব হয়ে গেছে বাড়ি যাচ্ছে না, মগরেব পর বাড়ি গেছে। উম্মাতুল মুমিনিন বলছেন আপনি সারাদিন খেলেন না, আসলেন না, আমরা দুধ রেখে দিয়েছি রেডি করে, কেন আপনি আসেন নাই? বলছে আয়েশা আসবো কি, আমাকে হাদিয়া দিল সাতটা আটটা স্বর্ণমুদ্রা, এগুলো নিয়ে কি বাড়ি আসা যায়? গরিব খুঁজছিলাম দান করতে পারি কিনা, দান করতে করতে সর্বশ্রেষ্ঠটা দিয়ে এবার খালি বাড়ি চলে আসলাম। ইচ্ছা করলে তিনি আরামে থাকতে পারতেন না? কেন থাকেন নাই? কারণ জান্নাত হলো তাদের জন্য যারা দুনিয়া কষ্ট করে আল্লাহর জন্য। আল্লাহ পাক এই কষ্ট করা মানুষগুলোকেই তো জান্নাত দিবেন, অন্যদের দিবে নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন, এবং দুনিয়াবি যে কোনো কষ্টকে জান্নাত তোর আকাঙ্ক্ষায় হালকা মনে করার জন্য শক্তি দান করুন। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক সকলের গুনাহ খাতা মাফ করুন, এবং আমাদেরকে সহি পথে চলার জন্য হেদায়ত দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।